السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مصليان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মাহে রমজানের এই বরকতময় সময়ে জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজানুল করিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। রমজানুল করিম কোরআন নাজিলের মাস। রমজানুল করিম লাইলাতুল কদরের মাস। রমজানুল করিম তওবার মাস। এর কিছু আলোচনা আমরা গত জুমাতে পেশ করেছিলাম যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর বিভিন্ন উপাদান দিয়ে। সেই উপাদানগুলোর মধ্যে যেমন অনেক উপকারী বিষয় রয়েছে, তেমনি ভাবে অনেক ক্ষতিকর বিষয়ও রয়েছে। মানুষের মধ্যে এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলোই আছে। পৃথিবীর মৌলিক উপাদানগুলো আগুন, পানি, মাটি, বাতাস, এই সবগুলো মানুষের মধ্যেও আছে। আগুন আছে বলেই মানুষের গায়ে জ্বর ওঠে, পরিশ্রম করলে শরীর গরম হয়ে যায়, আগুন বেড়ে যায়। এই আগুনের একটা রোগও আছে, আগুনের রোগ হচ্ছে যখন একে চালানো হয় সে উপরের দিকে উঠতে থাকে। অহংকার, বরত্ব, গৌরব, এটা আগুনের স্বভাব। মানুষের মধ্যে আগুন আছে, মানুষ এজন্য গৌরব করে, অহংকার করে, বরত্ব দেখায়, এবং শয়তানও মূলত এজন্যই নিজে অহংকার করেছিল। কোরআন বলছে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, এবং সে এই যুক্তি পেশ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য হুকুম দিলেন, সে সিজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন কারণ জিজ্ঞেস করলে সে উত্তর দিল, আনা খায়রুম মিনহু, আমি আদম অপেক্ষা ভালো। যুক্তি ছিল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আর আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, কাজে যুক্তির কথা ছিল আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়, বিধায় আপনার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই। মানুষের মধ্যে আরেকটি মৌলিক উপাদান আছে, মাটি। মাটির অবস্থা হচ্ছে সে তার উপরে যা কিছু পাবে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাবে, কৃপণতা, এটা মাটির বৈশিষ্ট্য, কঞ্জুসি, বখিলি। মানুষের মধ্যেও মাটি আছে, শুধু আছেই না, পৃথিবীতে যত প্রকারের মাটি পাওয়া যাবে মানুষের মধ্যে সব রকম মাটি পাওয়া যায়। পৃথিবীর মাটি কোথাও ফসল বেশি, আমাদের মাথা দাড়ি সেগুলোর দৃষ্টান্ত, কোথাও ফসল মোটেই হয় না, মরুভূমি, আমাদের হাতের তালু পায়ের তালু তার দৃষ্টান্ত, কোথাও মোটামুটি ফসল হয়, শরীরের অন্যান্য জায়গাগুলো তার দৃষ্টান্ত। সুতরাং মাটির যেমন স্বভাব কৃপণতা, মানুষের মধ্যে মাটি আছে, মানুষ কৃপণ হয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি আমার নারী, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফাফনাইত, বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস, ইল্লা মা আকালতা ফাফনাইতা, তোমার তো ওই জিনিস যা তুমি পেট ভরে খেয়েছো, এক রাস্তা দিয়ে ঢুকিয়েছো আর এক রাস্তা দিয়ে বের করে দিয়েছো, এটা তোমার। ওয়া মা লাবিসতা ফাআবলাইতা, আর যা তুমি পরিধান করেছো, কাপড় চোপড় পরিধান করে পুরাতন করে ফেলে দিয়েছো, এগুলো তোমার। ওয়া মা তাসাদদাক্তা ফাআমদাইতা, আর যা তুমি দান খয়রাত সাদকা করে আল্লাহর রাহে জমা করেছো, এগুলো তোমার। এছাড়া সবগুলো তোমার মৃত্যুর পরে তোমার মালিকানার থেকে অন্যের মালিকানায় চলে যায়। মানুষের মধ্যে আর একটা মৌলিক উপাদান আছে, পানি। পানি দুনিয়াতে যত রকম, এখানেও তত রকম আছে। পৃথিবীর পানি, কোথাও লবণ পানি সাগরের পানি, কোথাও মিষ্টি পানি টিউবওয়েলের পানি পুকুরের পানি, কোথাও নষ্ট পানি ডোবার পানি। মানুষের মধ্যে তিন রকমের পানি বিদ্যমান, চোখের পানি, ঘামের পানি, লবণ পানি। ভালো খাবার দেখলে জিহ্বার নিচের থেকে পানি আসতে থাকে, মিষ্টি পানি। আর পেশাবের পানি, পিত্তের পানি, এগুলো নষ্ট পানি, তিক্ত পানি, সব রকম পানি আছে। মানুষের মধ্যে বাতাস আছে। পানির একটা স্বভাব হচ্ছে কি, লোভ। সে যখন সমতল জায়গায় তাকে ছাড়া হয়, আস্তে আস্তে বেয়ে বেয়ে আরো জায়গা দখল করে নেয়। মানুষের মধ্যে পানি আছে বলে মানুষ লোভী হয়। বাতাসের স্বভাব হচ্ছে সব জায়গায় সে নিজের অস্তিত্বকে ছড়িয়ে রাখতে চায়, নামের জন্য সবকিছু করা। এই চারটা রোগ, বড় বড় রোগ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের আত্মাটা রোগাক্রান্ত হয় এসব বিভিন্ন রোগে। মানুষ কি করে, এই রোগে আক্রান্ত হয়ে শিরিক করে, বেদাত করে, মুনাফিকি করে, হাসাদ করে, গীবাত করে, দোষ চর্চা করে, এই সব ধরনের জেনা ব্যভিচার সবগুলো গুণাতিরিক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌলিক যে রোগগুলোর চিকিৎসাও দান করেছেন, আগুনের চিকিৎসা, অহংকার রোগ, এর চিকিৎসা হচ্ছে আগুন ঠান্ডা করার জন্য যা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার রোগের চিকিৎসা দিলেন সালাত, নামাজ পড়ো। প্রথমেই মানুষ কান পর্যন্ত হাত উঠায়, অপরাধ স্বীকার করে কান ধরে, এরপরে অপরাধীর মতো হাত বেঁধে দাঁড়ায়, এরপরে রুকু করে, এরপরে সে সম্পূর্ণভাবে নিজের যে সম্মানিত অংশ মাথাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সে প্রমাণ করে, আমি মাটির মানুষ, মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়েই সৃষ্টি, মাটিতেই ফিরে যেতে হবে, মাটির থেকেই আবার উঠতে হবে। এমনি ভাবে যখন একজন মানুষ নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, তখন সে আর কোনো অহংকার করতে পারে না। মেটা দো আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হ্যায়। একটা শস্য দানা যেরকম ভাবে নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দিয়ে এরপরে তার থেকে অঙ্কুর গজায়, গাছ হয়, তারপরে ফল হয়, ফসল হয়, ঠিক তেমনি ভাবে তুমিও যদি দুনিয়ার মানুষকে উপকার করতে চাও, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাও, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দাও সালাতের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত সব রকম অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। একটা চিকিৎসা হয়ে গেল, আগুন রোগের চিকিৎসা হয়ে গেল, এবারে মাটি রোগের চিকিৎসা। মাটির স্বভাব ছিল কৃপণতা, এজন্য মানুষ চায় যে আমি যা কিছু পেয়েছি সব নিজের কাছে কুক্ষিগত করে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন সেজন্য যাকাত। ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে, অধিকার। যাকাত নিয়ে আমার আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে আশা করছি, এই জন্য বিস্তারিত আলোচনা আজকে আর করব না। কোরআনুল কারিমে যত জায়গায় সালাতের আলোচনা হয়েছে, প্রায় সব জায়গাতেই যাকাতের আলোচনাও হয়েছে। আমরা বলি নামাজ রোজা, আসলে নামাজ রোজা না, কোরআনে ভাষা হচ্ছে তোমার পাশে দাঁড়িয়ে আছে, তুমি সালাত আদায় করতে আসলে তার অবস্থা দেখলে তাকে যাকাত দান করো। কারণ যাকাতের মাধ্যমে মানুষ ওই কৃপণতা রোগের চিকিৎসা করে এবং গরিব দুঃখীকে দান করে। এরপরে হলো বাতাস, বাতাসের স্বভাব ছিল নাম প্রচার করা, সব জায়গায় বিরাজমান থাকা, অস্তিত্ব বজায় রাখা। মানুষটা যে তার আলোচনা সব জায়গায় হোক, সে প্রচারিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন তার চিকিৎসার জন্য ফরজ করে দিলেন হজ করো। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ। কোন ব্যক্তির জন্য? মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। নিজের প্রয়োজন বাদ দিয়ে এবং হজে যাওয়া আসার এই মধ্যবর্তী সময়ের পরিবারের খরচ রেখে যদি মক্কা শরীফ গিয়ে হজ করে আবার আসার সুযোগ হয়, এই পরিমাণ টাকার মালিক হয় তার জন্য হজ ফরজ। তার মানে অতিরিক্ত যদি 2-2.5 লাখ টাকা থাকে, 2.5 লাখ টাকা থাকে, তাহলেই হজ ফরজ। অনেকে হজ করে না, যদি বুড়ো হইলে হজ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে সে মৃত্যুবরণ করলো, আমি জানি না যে সে ইহুদি না খ্রিস্টান হয়ে মরলো, আমি জানি না যে সে ইহুদি না খ্রিস্টান হয়ে মরলো, অর্থাৎ সে ঈমান হারা হয়ে মরলো কিনা সেটা আমি আশঙ্কা করছি। এই জন্য যাদের উপরে হজ ফরজ তাদের হজ করে নেওয়া উচিত। যাই হোক, আমি হজের ওয়াজ করছি না আজকে। হজ একটা রোগের চিকিৎসা, কারণ কেমনে সেইখানে গেলে পরে মানুষের নাম হয় কিসে, আলাদা যদি কোনো ব্যবস্থা থাকে, একটা স্বকীয়তা স্বতন্ত্রতা থাকে, তাহলে হয়। ওইখানে কোনো স্বকীয়তা নাই। তোমার পোশাকের গৌরব, পোশাক ছেড়ে সব একটা সাদা কাপড়, একটা সাদা গায়দা, একটা বড়। ভাষার গৌরব, সেটাও ছাড়ো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকো। থাকার জায়গার গৌরব, তুমি আরাফার ময়দানে যাও, মুজদালিফার মাঠে থাকো, মিনার ময়দানে থাকো, দুনিয়ার যে প্রান্তের মানুষ থাকো, সাদা হও, কালো হও, লাল হও, ধনী হও, গরিব হও, ওখানে যখন পৌঁছে গেলে সকলে সমানভাবে থাকো। এইভাবে নাম প্রচারের দরজা বন্ধ করে দেওয়া হলো। এরপরে থাকলো পানি রোগ। পানির স্বভাব ছিল লোভ, আরো জায়গা দখল করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের চিকিৎসার জন্য ফরজ করলেন সওমকে, রোজাকে। মানুষ যখন কাছে খাবার পাবে, পানিও পাবে, ভালো ভালো খাবার, গ্রাণ আসছে কিভাবে, এই লোভকে সামলাতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, সংযমী হতে পারো। তোমার ভিতরে হাজার রকমের লোভ থাকবে, মানুষের গীবাত করার লোভ থাকবে, মানুষের জমি দখল করার লোভ থাকবে, খাবারের লোভ থাকবে, উত্তম জিনিসের দিকে তোমাদের মন আকৃষ্ট হবে, এই লোভ থাকবে। সমস্ত লোভকে সামলানোর জন্য তোমাকে একটা সবক দেওয়া হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সওম পালন করো, রোজা রাখো। তোমার সামনে সুন্দরী যুবতী স্ত্রী থাকবে, খবরদার আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তাকে ধরা যাবে না, তাকে তার সাথে সম্পর্ক কায়েম করা যাবে না। তোমার কাছে উত্তম পানীয় থাকবে, উত্তম খাবার থাকবে, খাওয়া যাবে না। এইভাবে যখন একটা লোক নিজেকে তৈরি করে নেয়, তারপরে আর তার ভিতরে রোগগুলো কাজ করতে পারে না। কিন্তু এই চারটা ঔষধ হলো, এই চারটা ঔষধ মুসলিমরা যেরকম ব্যবহার করে অমুসলিমরাও করে, পদ্ধতি ভিন্ন, মন গড়া পদ্ধতি অথবা কারো শিখানো পদ্ধতি সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা যেরকম রমজান মাসে রোজা রাখি, হিন্দুরাও অমাবস্যা, পূর্ণিমা, কোন কোন সময় যেন উপবাস করে, আমরা যেরকম ভাবে হজ করতে মক্কা শরীফ যাই, ওরা গয়া না কাশি কোথায় যায় সেখানে গিয়ে মাথা মুন্ডায়, আমরাও তো মক্কায় গিয়ে মাথা মুন্ডাই, আমরা গিয়ে কোরবানি করে ওরাও পাঠা বলি দেয়, আমরা জমজমের পানি পান করি, বরকতের পানি মনে করে ওরা গঙ্গায় স্নান করে, আমরা সাফা মারোয়া পাহাড়ে দৌড়াই ওরা হিমালয় পর্বতে চড়ে গিয়ে, তো আমাদের চেয়ে বেশি কষ্ট করে, আমরা নামাজ পড়ি ওরা মূর্তির সামনে গিয়ে সেজদা করে, আরো কত কি করে, লাফালাফি করে, কত কিছু করে। এরকম ভাবে ইবাদতের ক্ষেত্রে সবাই কিছু না কিছু করে, তাহলে এখন ওদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় সে বিষয়টা ক্লিয়ার হতে হবে। এই চারটা ঔষধকে আমি প্রায় বলে থাকি, যেগুলো শূন্য, চারটা শূন্য, শূন্যের কোনো মূল্য নাই যদি তার আগে কোনো সংখ্যা না থাকে। আপনি একটা এক লিখেন, এরপরে একটা শূন্য দান, কত হলো, এরপরে আর একটা শূন্য দান, কত হবে, আর এক শূন্য লাগান, কত হবে। এখন যত শূন্য বাড়বে অত একের মূল্য বাড়বে। ঠিক নামাজ, রোজা, হজ, যাকাত, এই ঔষধগুলো কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না যদি শুরুতে এক না থাকে। সেই একের নাম কি, ঈমান। বুনিয়াল ইসলাম আলা খামসিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইসলামের বিনা রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে, কয়টির উপরে, ইসলামের রুকন কয়টা, ইসলামের রুকন কয়টা। আজকাল তো মানুষ এগুলো জানে না, ইসলামের রুকন জানে না, পীরের পয়োবি ফাইডা মুখস্থ আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটা জিনিসের উপরে ইসলামের বিনা রাখা হয়েছে। কয়টার উপরে? আরাকান ইসলাম কয়টা? এর মধ্যে চারটা বলা হলো, এই চারটা উপকার হবে, কবুল হবে আল্লাহর কাছে যদি শুরুরটা থাকে। সেই শুরুরটার নাম কি? ইমানের দুইটা শাহাদা। কয়টা শাহাদা? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। কি অর্থের? এর মানে হচ্ছে এই ঔষধগুলো খেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বাতলানো হুকুম অনুযায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির তরিকা অনুযায়ী। তরিকা কার? সুতরাং যখন তরিকা বলা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির তরিকা, এরপরে আর কোন খাজা বাবা তরিকা চলবে? এখন যদি কোন হক্কানি নামক পীর লিখে দেয় বইতে বাবারা তরিকা তো 126টা আছে, তার মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট, এটা কি মানা যাবে? আমাদের ঔষধ আমরা চিশতিয়া তরিকা অনুযায়ী করব, নামাজ পড়বো চিশতিয়া সাবেরিয়া তরিকায় নাকি রসুলের তরিকায়? রোজা রাখবো চিশতিয়া সাবেরিয়া তরিকা না রসুলের তরিকায়? হজ করবো চিশতিয়া সাবেরিয়া তরিকায় না রসুলের তরিকায়? যাকাত দিব চিশতিয়া তরিকা না রসুলের তরিকায়? ও মুসলমান জাতি, যেই তরিকায় নামাজ পড়, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ঠিক সমস্ত ইবাদতকে সেই তরিকায় করতে হবে। এছাড়া অন্য কোন তরিকায় করে সম্পূর্ণ বিদআত এবং শিরক করতে হবে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় করতে হবে। কার তরিকায়? আর কোন তরিকা মানা যাবে? যত বড় পীর বলুক ওই তরিকা চিশতিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া দিয়ে কোন তরিকা মানা যাবে? কোন তরিকা নাই, তরিকা একটা তরিকা। সে তরিকা কার তরিকা? রাসূলের তরিকা। আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন, সল্লু কামা রাইতুমুনি উসল্লি, তোমরা ঠিক সেরকম ভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। আমি যেমনি সালাত আদায় করি তোমরা ঠিক সেরকম ভাবে সালাত আদায় করো। সুতরাং সালাত পাবো কার তরিকায়? তো জিকির করবো কার তরিকায়? আর এক তরিকায়। এবার রাসূলের তরিকা পাবো কোথায়? সেজন্য প্রথম শাহাদা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাওহীদের নাম কি? ঈমানের মূল ভিত্তি এটা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তুমি রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, এই সবগুলোকে করতে হবে কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এই হলো প্রথম শর্ত। যেমন ডাক্তারের ঔষধ খেতে হলে ডাক্তারের বিধান মতো খেতে হবে, এর উল্টা পাল্টা করা যাবে না। ঠিক তেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, এই সবগুলোকে আমরা করব কার তরিকায়? রাসূলের তরিকায়। কার নির্দেশে? এক আল্লাহ নির্দেশে, তিনি রব্বুল আলামিন। তিনি কি? এজন্য কোরআন শরীফে রব্বুল আলামিন আল্লাহকে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? আলামিন শব্দটা চার জায়গায় ব্যবহার করা হয়েছে। কয় জায়গায়? এক হলো আল্লাহ নিজের প্রসঙ্গে বলেছেন আলহামদুলিল্লাহ, তারপরে কি? রব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব কে? রাসূলকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত কে? কোরআনকে বলা হয়েছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য জিকির বা স্মরণিকা, গাইডলাইন, জীবন বিধান, যিকরুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। মক্কা শরীফের বাইতুল্লাহকে বলা হয়েছে ইন্না আফলা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওয়া হুদাল লিল কয়টা হলো? কি কি? এক নম্বর রব্বুল আলামিন, এক নম্বর কি? দুই নম্বর কি? রাহমাতুল লিল আলামিন, তিন নম্বর কি? যিকরুল লিল আলামিন, চার নম্বরে কি? হুদাল লিল আলামিন। বাইতুল্লাহকে বলা হয়েছে, তার মানে হলো রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। হুকুম পালন করবে কার? তরিকা হবে রাহমাতুল লিল আলামিনের। গাইডলাইন হবে, জীবন বিধান হবে জিক্রুল আলামিন, আর মোতাওয়াজ্জি হবে কোন দিকে? আলামিন বাইতুল্লাহ হবে কেন্দ্র। গোটা দুনিয়ার মুসলিম জাতি তুমি সালাত আদায় করবে বাইতুল্লাহকে কেন্দ্র করে, রাসূলের তরিকা অনুসরণ করে, কোরআনের গাইডলাইন নিয়ে, আল্লাহর নির্দেশ পেয়ে। এর বাইরে তোমার চলার কোনো সুযোগ নেই, সুযোগ আছে? সুতরাং আল্লাহকে মানতে হবে, এর নাম হচ্ছে তাওহীদের নাম কি? আজকে রোজার প্রথম জুমাতে অনেক ভাইরা এসেছেন, খুব খেয়াল করতে হবে যে ইসলামের মূল ভিত্তির নাম কি। এই রমজান মাসে আপনারা ডাকবেন, কাকে ডাকবেন? আল্লাহ তো ডাকার জন্য দরজা খুলে দিয়েছেন। এমনিতে সবসময় প্রতি রাতে শেষ রাত্রে আল্লাহ তাআলা ডাকেন, বুখারীর সহিহ রিওয়ায়েত আসছে, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। ইন্নাল্লাহ তাবারাকা তাআলা ইয়ানজিলু ইলা সামাইয়িদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন, নেমে আসেন। আল্লাহ যেভাবে আল্লাহ তাআলা নেমে আসেন এটা জানলাম, নুজুলুর রব্বে মালুম, আল্লাহ তাআলা নেমে আসেন তা জানলাম। ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কেমনে নেমে আসেন এটা আমাদের জানা নেই। আল ঈমানু বিহা ওয়াজিব ওয়াসওয়ালু আনহা বিদা, ঈমান রাখা জরুরি, প্রশ্ন করার সুযোগ নেই। আল্লাহ নেমে আসেন, ফায়ুনাদি, আল্লাহ তাআলা ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কোনো ক্ষমা প্রার্থী? আমি তোকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি, ক্ষমা চাবে কি? আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আছো কোনো বিপদগ্রস্ত মানুষ আমার কাছে, বিপদ থেকে মুক্তি চাও, বিপদের মুক্তি দেওয়ার মালিক কে? না কোনো মাজারওয়ালা, না কোনো খাজা বাবা। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালাহু, আছো কোনো রিজিক প্রার্থী, খাদ্য প্রার্থী আমার কাছে, খাদ্য চাবে, খাদ্য দেওয়ার মালিক কে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুনাহ মাফ করার মালিক কে? ইবাদত করব কাকে? ও মুসলমান জাতি, তোমার দেশে আজকে শিখানো হচ্ছে তুমি পাপী মানুষ, আল্লাহকে এমনি ডাকলে পায় না, কোন একটা ভায়া মাধ্যম লাগবে। শয়তানের ডায়েরিতে আছে, এইগুলো বড় চালাক লোকেরা লেখে, লেখে যে একটা লোক যখন 60-70 বছর পর্যন্ত গুনাহ করে পাপ করে মৃত্যুর ভয় কলিজায় ঢুকে গেছে, এখন মসজিদ মুখী হয়েছে, শয়তান তুই তারে গোমরা করো কেমনে? শয়তান কয় যে খুব সহজ, আমি তাকে বলি যে দেখো তুমি সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, এখন তুমি নিজে আল্লাহকে ডাকলে পাইবা না, একজন পীর ধরো। একটা পীর ধরাই দেয়, এরপরে আমার কাজটাও বিশ্বাসী করে দেয়। কোরআনুল কারীমে এরকম কোন ভায়া মাধ্যমের কথা আছে? রমজান মাসকে সামনে রেখে আমরা তওবা করব। আমরা পাঁচ ওয়াক্ত নামাজে বলি, পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে বলি, ফরজ নব সব নামাজে, একটা সূরা না পড়লে নামাজ হয় না। সূরার নাম কি? ইয়াসিন, আর রহমান, হুজরাত, ওয়াকিয়া, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা, সেখানে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া আমার রব, আমি তোমারই একমাত্র ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, ডাইরেক্ট না ভায়া মাধ্যমে। কোরআনুল কারীমে সূরা ফাতিহাকে বলা হয়েছে সূরাতুল মাসআলা, আবেদন করার সূরা। সেই আবেদন করার সূরায় তুমি আল্লাহকে ডাইরেক্ট আবেদন করছো, বারবার বলছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই কেবল ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, ডাইরেক্ট না কোনো ভায়া মাধ্যমে। শুধু নামাজের মধ্যে নয়, হজ করতে গেলেও আগে এইভাবে নিজেকে পরিচয় করতে হয়। বলা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আগে কাপড়ের ছাড়ো, দুই রাকাত নামাজ পড়ো, নিয়াত করো আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ, আল্লাহ আমি হজের নিয়াত করলাম তুমি কবুল করো। এরপরে লাব্বাইক বল, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, ওয়া রাব্বুল আলামিন লাব্বাইক, আমি তোমার দরবারে হাজির, তোমার কাছে হাজির, ডাইরেক্ট না ভায়া মাধ্যমে। ডাইরেক্ট বলা হচ্ছে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার মাঝে আমার মাঝে কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যত প্রশংসা যত ক্ষমতা সবকিছু তোমার, আমি সেই কথা স্বীকৃতি দিচ্ছি। লা শারীকা লাকা, আবার বলা হচ্ছে সব শরীক থেকে তুমি মুক্ত। কাকে বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? আল্লাহকে বলা হচ্ছে শরীক মুক্ত, আল্লাহর কোন শরীক নাই। শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না, কোরআনে পরিষ্কার বলা আছে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কেউ শিরিক করে তা কবুল ক্ষমা করবেন না, এছাড়া সব কিছু গুলা ক্ষমা করে দিতে পারেন, তওবা করলে ক্ষমা করবেন। সূরা নিসার 48 তম পাতায় বলা হয়েছে। অন্যতে বলা হয়েছে মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে আল্লাহর সঙ্গে শিরিক করলো সে অনেক অনেক দূরে চলে গেল। এজন্য যারা এই আকীদার মধ্যে আছেন, রমজান মাসকে পেয়ে আপনি আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চান, গুনাহ মাফের জন্য দোয়া করেন, তওবা করেন, আল্লাহ ক্ষমা করবেন। অনেকের আকীদা আছে এরকম যে না আমাকে ওদের আল্লাহ মাফ করবেন না। আপনি হজের সময় কেন ভাই মাধ্যম করেন না? আমাদের দেশে মানুষ জায় নামাজের দোয়া হিসেবেই পড়ে, কিন্তু এইটার অর্থটা চিন্তা করেন না কি আছে এখানে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন গবেষণায় বসতেন যে আমার জাতি যে করে মূর্তি পূজা করে এগুলো ভুয়া, তিনি আকাশ নিয়ে চিন্তা করতে লাগলেন, চন্দ্র দেখলেন এটা রব, তারকা দেখলেন এটা রব, সূর্য দেখলেন এটা রব, সব যখন ডুবে যায় তখন সিদ্ধান্তে আসলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি চন্দ্রকে নয় সূর্যকে নয় তারকাকে নয় সবগুলো বর্জন করে এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন একমাত্র সেই আল্লাহর দিকে মুতাওয়াজ্জেহ হচ্ছি, মুতাওয়াজ্জেহ কার দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মুতাওয়াজ্জেহ করছি কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমাকে আমাকে সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন আমি তার দিকে মুতাওয়াজ্জেহ হচ্ছি হানিফান একনিষ্ঠ ভাবে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কি ব্যাখ্যা করা হচ্ছে? আমি কেন এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন কি? কারণ হচ্ছে এই যে আল্লাহর ইবাদত করে তারপরও শিরিক করতে পারে, এই যারা এরকম বলে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জেহ আছি, আমার কলবটা বীরসাহ হুজুরের কেবলার কলবের দিকে মুতাওয়াজ্জেহ আছে, বীরসাহ হুজুরের কেবলার ভায়া মাধ্যমে তারপরে রসুলের ভায়া মাধ্যমে আল্লাহর দিকে গেছে, এই লোকগুলো তো আল্লাহকেই ডাকে কিন্তু সাথে কি করলো? একটা বিশাল শিরিকের ডিপু তৈরি করলো। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আবার একদল গিয়ে মাজারে সেজদা করে, মাজারে প্রার্থনা করে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। কোন জায়গায় লেখা আছে আসমান আয়ে তেরা ইয়ে জমিন আয়ে তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি, আকাশ তোমার জমিন তোমার ওহে আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি, পূরণ করার মালিক কে? এই লোকগুলো যে সারা জীবন সেজদায় পড়ে থাকে, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে? বরং কোরআনে পরিষ্কার আল্লাহ বলছেন শিরিক করছে একে ক্ষমা করা না, কি করা হবে না? ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আবার কিছু লোক আছে এরকম পীর সাহেব তার দিনের খবর পর্যন্ত রাখে, অন্তরের খবর সব দেখে শুনে, আরশ থেকে শুরু করে কুরসি লৌহ কলম আসমান জমিন তাহাতার সারা সাগরে নিজ পর্যন্ত সবগুলো গোড়া কাবায় বসলে, সবগুলো চোখ বন্ধ করলে দেখে, ও মুসলমান জাতি সবকিছুর এলেম রাখেন কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ও মা খালফাহুম, সবকিছুর মালিক এলেম রাখেন কে? এখন যদি কোনো ব্যক্তি আকীদা রাখে পীর সাহেব সব জানে, তোমার অন্তরের খবর জানে এবং অন্তরে আসা যাওয়া করে, সেই ব্যক্তি মুমিন না মুশরিক? পরিষ্কার মুশরিক, আল্লাহর ইলমুল গায়বের ব্যাপারে হাত দিল সে। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ রসুলকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র আমামাসানিয়াস সু। এইরকম ভাবে আরো যদি বলতে যাই কত শিরিক আমাদের সমাজে আছে, অমুকে হাত দেখে সব বলে দেয়, গণকে ভবিষ্যৎবাণী করে দেয়, রাস্তায় গেলে দেখা যায় হাত দেখে বলছে, রাতের বেলা পর্যন্ত দেখে যায় লাইট জ্বালায় তারপরে হাত দেখে। গণকের কোন খবর আছে? আমাদের এখানে একটা লোক আগে নামাজ পড়তো না, ওইখান থেকে গিয়ে তারপরে একজনে হাত দেখাইছে, হাত দেখাইলে পরে কয়েকটি কি বলছে, মাছ এক থাপ্পড় কয়ে যে তুই যে আমার হাত দেখে এইসব বললি, তুই জানো না হাত দিয়ে থাপ্পড় মারবে না দেখলি না, থাপ্পড় মেরে লাঠি মেরে ফেলে সব ফেলে দিয়েছে। মুসলমান জাতি হাত দেখে ভবিষ্যৎবাণী গণনা করার এর অধিকার কারো আছে? ভবিষ্যৎ এলেম রাখেন কে? সবকিছু আল্লাহ রাখেন। সেই জন্যই বলেছি শুরুতে তাওহীদ, শুরু কি আছে এইটার যদি এলেম থাকে এরপরে আপনি নামাজ রোজা হজ যাকাত করেন তাহলে এটা কি হবে? গ্রহণযোগ্য। এই জন্য আছে শুরুতে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা যদি গন্ডগোল থাকে তাহলে কবুল হবে? আর আমাদের সমাজের লোকেরা এজন্য এই সব বিদাত এবং শিরকে লিপ্ত আছে। রমজান মাস এলে আরো কত বিদাত। একদল আলেমও আছেন, হুজুর আছেন, অবশ্য আলেম না এরা, আমি প্রায় বলে থাকি এরা গ্রুপ করে থাকে, রমজান মাসে মানুষকে খোঁচায়, বাবা মারা গেল খতম পড়াইবেন না, তা আমি খতম পড়াইবা না বলে তোমার কি, উনি খতম বললে কিছু পয়সা পাইবেন, এক বেদাত। আবার আমি আপনাদেরকে বলে দিয়েছি, আগে দেখাইছি কোরআন খুলে খুলে, মারফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন থেকে ছেপেছে, এটা মদিনা শরীফের থেকেও ছেপেছে, বিশ্ব মুসলিমদের কেন্দ্র মদিনা শরীফ সেখান থেকে এটা ছাপিয়েছে, আবার বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন ওখান থেকে ছাপিয়েছে। এই মারফুল কোরআনের 41 নম্বর সূরা বাকারা 41 নম্বর তাফসীর দেখবেন, একেবারে শিরোনাম দিয়ে দিয়েছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানো, দোয়া করানো, অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ায় সেও গুনাগার, যে পড়ায় সেও গুনাগার, যে পয়সা খায় সেও হারাম খায়, যে পয়সা দেয় সেও হারাম দিল। পরিষ্কার লেখা আছে, ফতোয়া সামিতে লেখা আছে, রমজান মাসে মানুষ যাতে এবাদত সহিভাবে করতে না পারে সেজন্য শয়তান এই সব কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে, মাজার গুলোকে উন্মুক্ত করে দেয়, কারণ শয়তান নিজে তো বন্দী হয়ে যায়, এই শয়তান গুলোকে চালু করে দিয়ে যায়, মারাদাতুর শায়াতিন গুলো বন্ধ করে দেওয়া হয়, এই ছোটখাটো শয়তান বন্ধ করা হয় না। এই জন্য শয়তান এদেরকে কাজ দায়িত্ব দিয়ে যায়, বুঝেই দেয় কাজগুলো তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সারা দিবস ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যমে, আমি রমজানে আপনাদেরকে ডাকার জন্য, ইবাদত করার জন্য সবক দিচ্ছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, তুমি যত পাপ করে থাকো তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে খালিস তওবা করো। কার কাছে? আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম, তবে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন। কি সুন্দর কথা, কে ডাকছেন? এরপর আল্লাহ তাআলা বলছেন, তুমি যত গুনাহ করে থাকো, নাব্বে ইবাদি আন আন্নি আনাল গফুরুর রহিম, নাব্বে ইবাদি, হে নবী, আপনি আমার বান্দাদেরকে খবর দিয়ে দেন, জানিয়ে দেন, তুমি সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, তোমার রব কোনো রাগান্বিত না, গুস্বান্বিত না, তোমার রব কোনো বদমেজাজি নন, নাব্বে ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, খবর দিয়ে দিন, আন্নি আনাল গফুরুর রহিম, আমি বড় ক্ষমাশীল এবং দয়ালু, সারা জীবন গুনাহ করে পাপ করে তুমি যদি আমার কাছে ধরনা দাও, তওবা করো, তোমার সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি। কে বলছেন? কোরআনের আয়াত কি সুন্দর করে বলেছেন, সোজা বলতে পারতেন, কিন্তু বলছেন, নাব্বে ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আন্নি, আমার সম্পর্কে, আন্নি আনাল গফুরুর রহিম, আমি বড় ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী, আপনি আরো জানিয়ে দিন, ও আমার বান্দারা, তোমরা সারা জীবন গুনাহ করেছ, অন্যায় করেছ, আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে জুলুম করেছ, অন্যায় করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কে কোরআনে আরেক আয়াতে বলছে আল্লাহ তুমি কোথায় থাকো, কোথায় থাকো, বলে যে বেশি দূরে না, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, হে নবী আপনাকে যদি বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, ফাইন্নি করিব, আমি তো বান্দার কাছেই, আমি বান্দার। দেখেন কোরআনের একটা উসলুব আছে, একটা পদ্ধতি আছে, কোন বিষয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে উত্তরটা আপনি দিয়ে দিন, এরকম একটা পদ্ধতি আছে। আমি একটা উদাহরণস্বরূপ বলি, কোরআন বলছে ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে হায়েজ ওয়ালা মেয়ে লোকদের কাছে জেমা করা যাবে কিনা, সহবাস করা যাবে কিনা, হায়েজ মেয়ে লোকদের মাসিক ঋতুস্রাব চালু চলা অবস্থায় তাদেরকে ব্যবহার করা যাবে কিনা, যে না কুল হুয়া, কুল আপনি বলুন, আপনি বলুন, খেয়াল করবেন, কুল হুয়া আজান আপনি বলুন, এটা না পাক ধারে যাওয়া যাবে না। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে চাঁদ সম্পর্কে, কুল আপনি বলুন, হিয়া মাওয়াকিতুলিন নাস, চাঁদ হচ্ছে মানুষের সময় নির্ধারণ করার জন্য একটা চিরস্থায়ী ক্যালেন্ডার, কুল আপনি বলুন। ইয়াসআলুনাকা আনিল কালালা, এ নবী আপনাকে লোকেরা প্রশ্ন করবে কালালা সম্পর্কে, কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, আপনি বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন কালালা সম্পর্কে। ইয়াসআলুনাকা আনির রূহ, এ নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে, কুলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলে দিন রূহটা হচ্ছে আমার রবের একটা হুকুম, আপনাকে জিজ্ঞেস করবে আপনি বলুন, পদ্ধতিটা বুঝে আসে না, কিন্তু এটি একই পদ্ধতিতে আসছে, ওয়াইদা সালাকা ইবাদি আননি, যদি আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে আগের নিয়মে বলা দরকার ছিল কি, আপনি বলুন, এইখানে আপনি নাই, ওয়াইদা সালাকা ইবাদি আননি, যখন বান্দা আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, আমি কোথায়, কত দূরে বসবাস করি, ডাক দিলে শুনবো কিনা, ভায়া মাধ্যম লাগবে কিনা, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আননি, আমার বান্দা যদি আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, ফাইন্নি করিব, আমি তো বান্দার কাছেই আছি, আপনার মাধ্যম লাগে না, ভায়া মাধ্যম নাই, আপনিও সরে গেছেন মাঝখান থেকে, ফাইন্নি করিব, আমি তো বান্দার কাছেই আছি, উজিবু দাওয়াতাত্তা ইদা দানি, বান্দা যখনই আমাকে ডাক দিবে সঙ্গে সঙ্গে আমি বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি হয়েছি। উজিবু দাওয়াতাত্তা ইদা দানি, সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলা হয়েছে এটা। এরকম আরেক আয়াত বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, তোমার রব বলছেন, বলতে পারতেন আমি বলছি না, তোমাদের রব বলছেন, রবের মধ্যে মায়া আছে, লালন পালন করেছে, যে যে শুরু থেকে তোমাদেরকে লালন পালন করেছে তার মায়া আছে, তোমাদের সেই রব বলছেন, আল্লাহু আকবার। আমি বলে থাকি যে প্রথম যখন হজে গেলাম কাবার গিলাফে গিয়ে নজরে পড়লে আয়াত, সোনালী অক্ষরে লেখা গিলাফে অনেক আয়াত লেখা আছে, এই আয়াতটাও আছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব ঘোষণা করছেন তুমি আমাকে ডাকতে, আমি তোমার ডাকে সাড়া দিব। আমার মনে জাগ্রত হলো যে সারা দুনিয়ার থেকে মানুষ পাপ করে গুনাহ করে, সারা দুনিয়ার থেকে মানুষ অন্যায় করে পাপ করে কাবার কাছে হাজির হয়, এসে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওরা আমি হাজির তোমার দরবারে হাজির। আল্লাহ বলছেন শোনো, কাবার গিরাফের থেকে আমি তোমাকে ঘোষণা করছি, কাবার থেকে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি এমন কোন রবের কাছে আসো নাই, এমন কোন মালিকের কাছে আসো নাই যে তোমার ডাকে সাড়া দিবে না, যে তোমার ডাক শুনবে না, যে তোমাকে ধাক্কাইয়া ফিরিয়ে দেবে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, বরং যারা আমাকে ডাক দেয় না, আমাকে অহংকার করে, আমার থেকে দূরে থাকে, আমি তাদেরকে ধাক্কাইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, অপমান করে বেইজ্জত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, আমাকে ডাক দাও, ডাক দিলে আমি খুশি হই, ডাক না দিলে আমার কাজ হচ্ছে তুমি ডাকবে আমি তোমাকে দিব। তোমাদের শান হচ্ছে ভিক্ষা করার চাওয়া, আমার শান হচ্ছে দান করা, তোমরা হচ্ছে ফকির, আমি দেই। বলিয়া ইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন তোমরা সব আল্লাহর দরবারে ফকির। কার দরবারে ফকির? তোমাদের খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, মাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, পীর বাবা ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, নবী ফকির, রসুল ফকির, মসজিদ ফকির, মাদ্রাসা ফকির, খানকা ফকির, খান মানকা ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, মাজার ফকির, বাজার ফকির। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। কার দরবারে? না কোনো খাজা বাবার দরবারে ফকির। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, একমাত্র ধনী হচ্ছেন কে? যাবো কার কাছে? আল্লাহ বলছেন সেই রবের কাছে চাও। ও মুসলমান জাতি, আল্লাহ বলছেন উদুনি আস্তাজিবু লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযিনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি ফায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কাজেই আল্লাহ তোমাকে ডাকবো, তুমি শোনো কিনা? অনেকে চিৎকার মেরে জিকির করে, অনেকে চিল্লাইয়া জিকির করে, আমি কোনটা করব? আর তুমি কি দূরে থাকো কিনা, নাকি ভায়া মাধ্যম লাগবে? অনেকে বলে দুনিয়ার কোন রাজা বাদশাহের কাছে, মন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করতে হলে, দরখাস্ত করতে হলে ভায়া মাধ্যম ছাড়া করা যায় না। আল্লাহর কাছে কি করা যাবে? চুক্তি পেশ করে থাকে। ওরা মুসলমান তওবা করো, আল্লাহ তারা নিজে বলছেন আমি ডাইরেক্ট শুনি, আর তুমি নিজের চুক্তি দিয়ে শয়তানের মতো আল্লাহর আইনকে খণ্ডন করছো। দুনিয়ার মানুষেরা কারো অন্তরের খবর জানে না, দুনিয়ার মানুষদের পাহারা দরকার হয়, আল্লাহ তাআলা অন্তর্যামী নন। তুমি কেন আল্লাহকে তুলনা করছো মানুষের সঙ্গে? এটা শিরিক। যাদের আকীদা আছে তওবা করো মুসলমান, এই সমস্ত কথা বলে তুমি কোরআনের বিরুদ্ধে, ইসলামের আইনের বিরুদ্ধে কথা বলছো, যে দুনিয়ার রাজা বাদশাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন করতে হলে ভায়া মাধ্যম লাগে, উকিল ধরতে হয়, জজের কাছে কিছু বলতে হইলে, তো আমরা আল্লাহর কাছে বলতে হলে কেমনে বলবো? উকিল ধরি, উকিল বিশ্বাস। ওখানে জজ উকিলদেরকে নিয়োগ দিয়েছে, সরকার নিয়োগ দিয়েছে, তোমার এখানে উকিল নিয়োগ দিলে কি? আল্লাহ কোন উকিল নিয়োগ দেন নাই। আল্লাহ বলছেন আমি তোমার ডাক ডাইরেক্ট শুনি। এরপরে বলছেন কত দূরে থাকো, সূরা তাফের 50 নম্বর সূরা 16 নম্বর দেখেন, দেখা আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার গর্দানের শাহরগের চৌ কাছে, আমি তোমার গর্দানের শাহরগের চৌ কাছে ওয়ারিদ। আমি বলে থাকি যে ওয়ারিদ একটা টেলিফোন কোম্পানির নাম, মোবাইল কোম্পানির নাম। ওরা কেন এই নামটা নির্বাচন করলো? কোরআন থেকে নিয়েছে। ওয়ারিদ মানে হচ্ছে গর্দানের শাহরগ, যদি আওয়াজ বের হয় তার মানে ওরা বোঝাতে চায় তোমার গলার থেকে আওয়াজ বের হবে, সঙ্গে সঙ্গে তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির কানে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার গর্দানের শাহরগের চৌ কাছে, তোমার আওয়াজ যখন বের হবে সঙ্গে সঙ্গে আমি তোমার ডাকে সাড়া দিব। রাব্বাইকা ইয়া আব্দি, বান্দা কি বলো আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি। ডাকবো কাকে? রমজান মাস, ডাকার মাস, আমরা আল্লাহকে ডাকবো। সমস্ত শিরিক বিদাত থেকে তওবা করে, সব খাজা বাবা গাজা বাবা মানুষকে উৎখাত করে দিয়ে লা ইলাহা দ্বারা সব উৎখাত, ইল্লাল্লাহ দ্বারা শুধু আল্লাহকে বসাবো। এভাবে ইবাদত করলে তাহলেই নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে। সবকটা বুঝে আসছে না? আমি শুরু করেছিলাম যে ইসলামের বিনা কয়টা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটাকে আগে ব্যাখ্যা করেছি চারটে ঔষধ হিসাবে। সেই ঔষধ খেতে হবে কিসের আলোকে? তাওহীদের আলোকে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এর আলোকে। এবং সে আলোচনা করা হলো, আল্লাহ তাআলা যাদের তৌফিক দান করেন তারাই এটা আমল করবেন ইনশাআল্লাহ। আমরা রমজান মাসকে যত আদায় করার চেষ্টা করব শিরিক বিদাত মুক্ত হয়ে, এবং নিজের গুনাহ থেকে, শিরিক বিদাত এবং যত রকম গুনাহ আছে, হাদিস শরীফে আছে যে ব্যক্তি মিথ্যা কথা আর কি, মিথ্যা কথা এবং চকল করে ছাড়লো না, সে ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে আল্লাহ কোন লাভ নাই। আমরা তো রোজা রাখি এবং মাপে কম দেই, কালো বাজারি করি, ধোকাবাজি করি, রমজান মাস আসলে ব্যবসায়ীরা তো মাশাআল্লাহ কিভাবে রোজাদারকে ঠকাইয়া পয়সা নিবে, সেই জন্য একসঙ্গে সবাইকে বলছি না, আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী দিনদার আছে তাদেরকে বলছি না। এই জন্য সবার উচিত এইগুলো থেকে পরহেজ করে আল্লাহর বান্দাদেরকে কিভাবে সেবা করা যায়, সেই মানুষকে তৈরি করা, সত্য কথা বলা, মিথ্যা ত্যাগ করা, গীবাত শেখায়, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, বদমাশি, শিরিক বিদআত, গীবাত শেখায়, এই সবগুলো থেকে বেঁচে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, বুঝবো, চেষ্টা করবো, হাদিস পড়বো, এবং ইবাদত করবো, নফল ইবাদত দিনের বেলা, রোজা রাখা, রাতের বেলা তারাবি পড়া, তাহাজ্জুদ পড়া, এবং রাত্রে মহিলারা যখন খাবার তৈরি করে আপনি উঠে তাহাজ্জুদ পড়েন, শেষটার দোয়া কবুল হয়। এই সুযোগগুলো আমাদের আছে। রোজা সম্পর্কে আরো যদি কোনো বিষয় থাকে জানার, প্রশ্ন করে জেনে নেবেন। নামাজের পরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে দোতলা ইনশাআল্লাহ। আমরা যে আলোচনাগুলো করে থাকি খুবই দেওয়া হবে আজকে। এই যে মুসলিমদের মধ্যে অমুসলিমদের পার্থক্য কি, আগের যুগের কুফফাররা কি বিশ্বাস করতো, এখন কি বিশ্বাস করে না, আমরা কি বিশ্বাস করে মুসলিম হবো, লিখিত ভাবে এর কপি দিয়ে দেওয়া হবে, দোতলা যাবেন ইনশাআল্লাহ। আমাদের পরে গুরুত্বপূর্ণ লেকচার হবে ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দিয়ে আজকে আমাদের শেষ করছি। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।